বন্ধু রে কেমন করে মনের কথা কই তারে, জলভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি এমন বইতে নারে। বন্ধু রে কেমন করে মনের কথা কই তারে, জলভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি এমন বইতে নারে। বন্ধু রে ওটা চলন চোখের দেখা আজ ভুলিনি। বন্ধু রে কেমন করে মনের কথা কই তারে, জলভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি এমন বইতে নারে। বন্ধু রে ইসামতি রে ইসামতি নদী তোমার ইচ্ছা বলো না, দুকুলে দুলে দুলে খাও যে দোলো না। ইসামতি নদী তোমার ইচ্ছা বলো না, দুকুলে দুলে দুলে খাও যে দোলো না। বলো যদি দুই বামরে তোমারই তলে। বন্ধুরে